শুনি যা, তো দিঘ তু ভাঙ্গি যা, রে মেঘ তু শুনি যা, তো দিঘ তু ভাঙ্গি যা। প্রিয়া অছি দূর দেশে, যিবু চালি তা পাশে, প্রিয়া অছি দূর দেশে, যিবু চালি তা পাশে, মো খবর দবু তাকু, জানে যা, রে মেঘ তু শুনি যা, তো দিঘ তু ভাঙ্গি যা। সুকুমারি প্রিয়া মোর ভারি সন্ধেই, রহিলে মু দূরে সিয়ে পারে না সহি। তাবি না মু আউ কর যাইনি হে, ঝুরে এটি তাকু নীতি দবুরে কহি। মন তার মানিয়া নীতি খোঁজে প্রীতি ছুঁয়া, মন তার মানিয়া নীতি খোঁজে প্রীতি ছুঁয়া। মনেই দবুরে তাকু প্রেম নেই যা, রে মেঘ তু শুনি যা, তো দিঘ তু ভাঙ্গি যা। ঘরে তু করিবুনি টিকিয়ে ডেরি, তা খবর নেই পুনি আসিবু ফেরি। ও রাতি রাতি নিদ মোর করি সে চরি, এতে দূরে একা একা অছি কি পরি। কহে যদি আসিবাকু নেই আসিবুরে তাকু, কহে যদি আসিবাকু নেই আসিবুরে তাকু। মে ঘর সবারি তর জানে যা, রে মেঘ তু শুনি যা, তো দিঘ তু ভাঙ্গি যা। রে মেঘ তু শুনি যা, তো দিঘ তু ভাঙ্গি যা। প্রিয়া অছি দূর দেশে, যিবু চালি তা পাশে, প্রিয়া অছি দূর দেশে, যিবু চালি তা পাশে, মো খবর দবু তাকু, জানে যা।